عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين امرا آلوچنا করছিলাম সেই মানুষকে নিয়ে যে মানুষ এই পৃথিবীতে আর নেই ছিল আর নেই ছিল তার জান ছিল তার রূহ ছিল চলে গেছে কিন্তু তার দেহ তার বডি পড়ে আছে তাকে নিয়ে আমরা নানা আলোচনা করছিলাম এখন আমরা আলোচনা করব তার কাফনের কথা হয়েছে এখন নামাজের কথা জানাজার কথা যে মুসলিম মাইয়িতের উপর জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া অর্থাৎ কিছু পড়লে পড়ে কিছু লোক যদি পড়ে তাহলে বাকি লোকের আর গোনা থাকবে না গোনা হবে না এই নামাজ পড়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যায়েদ বিন খালেদ জাহানি বলেন খাইবারের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মারা গেলে সকলে তাকে খবর দিলেন কিন্তু তিনি বললেন তোমার সঙ্গীর জানাজা তোমরা পড়ো তোমার সঙ্গীর জানাজা তোমরা পড়ো এই কথা শুনে সকলের চেহারা বিবর্ণ হয়ে গেল কারণ বর্ণনা করে তিনি বললেন তোমাদের ওই সাথী আল্লাহর পথে খেয়ানত করে মারা গেছে এখানে খেয়ানত করে মারা গেছে এ সম্পর্কে আমাদের সম্পর্ক নেই তবুও বলে রাখি যে ওই লোক খেয়ানত করে মারা গেছে এটা কোন দিনে যেদিনে খাইবারের দিন তার মানে যুদ্ধ শেষে যে মাল জমা করা হয় যুদ্ধলব্ধ সম্পত্তি গনিমতের মাল বলা হয় সেই মাল জমা করার সময়ে অনেকে লোভে পড়ে ছোটখাটো জিনিস গোপন করে নেয় কিন্তু নিয়ম হল কি যে একটা সুই পর্যন্ত এবং সুতো পর্যন্ত গোপন করা যাবে না সব জমা করতে হবে তারপর ভাগে যেটা পড়বে সেটা সন্তুষ্ট চিত্তে নিতে হবে কিন্তু অনেকে হয়তো একটা মালা একটা হার একটা পকেটে রেখে নিল এই লোক তাই করেছিল এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো আমি পড়ব না এবং এই ব্যাপারে আমাদের কথা আছে যে কার কার জানাজা ইমাম পড়বেন না বাকি লোক পড়বে সে কথা আমরা পরে আলোচনা করব তাহলে বোঝা গেল কি জানাজার নামাজ পড়তে তিনি আদেশ করলেন অবশ্য দুই প্রকার মাইয়েতের জানাজা এ নির্দেশের আওতাভুক্ত নয় দুই প্রকার মাইয়েতের জানাজা জরুরি নয় পড়া যাবে মুস্তাহাব কিন্তু জরুরি না প্রথম নম্বর হল নাবালক শিশু যার কোন পাপ নেই নাবালকের পাপ হয় কোন পাপ নেই সেই শিশু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তার শিশুপুত্র ইব্রাহিমের জানাজা পড়েননি অথচ তার বয়স কত হয়েছিল ১৮ মাস নবী সাল্লামের পুত্র ১৮ মাস বয়সে মারা যান তিনি তার জানাজা পড়েননি বোঝা গেল কি যে শিশুর জানাজা পড়া জরুরি না পড়লে পড়া চলে আর দুই নম্বর মাইয়েত হল শহীদ যারা আল্লাহর পথে জিহাদের ময়দানে খুন হয়ে যান শহীদ হয়ে যান তাদের জানাজা পড়া জরুরি নয় আল্লাহ আকবার তাদের স্পিরিট সার্টিফিকেট যে তিনি তারা হচ্ছেন শহীদ আর শহীদের প্রথম রক্তক্ষরণের সাথেই তাকে কি করা হয় মাফ করে দেওয়া হয় এবং শহীদের যে আগে বলা হয়েছে শহীদের যে ৬টা সাফল্য সে কথা বলা হয়েছে তার মধ্যে একটা হল ৭২ জন হুরের সঙ্গে তার বিবাহ হয় তার জানাজা না পড়লেও চলে তবে আমরা এক এক করে আলোচনা করব কার কার জানাজার নামাজ পড়া ওয়াজিব না হলেও বিধেয় মুস্তাহাব পড়া যায় পড়লে ভালো ইত্যাদি তার মধ্যে প্রথম নম্বরই হচ্ছে যে দুজনের কথা আলোচনা করলাম সেই দুজন শিশু এমনকি গর্ভপাত জনিত মৃত্যু ভ্রূণের জানাজাও পড়া বিধেয় মনে করুন বাচ্চাটা পেট থেকে মরাই জন্ম নিয়েছে তবুও তার জানাজা পড়া কি করা যেতে পারে ভালো পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শিশু অন্য এক বর্ণনায় বলা হচ্ছে গর্ভচ্যুত ভ্রূণের জানাজা পড়া হবে এবং তার পিতামাতার জন্য ক্ষমা ও রহমত লাভের দোয়া করা হবে দেখছেন শিশুর জন্য দোয়া কি করবেন শিশু তো আর আল্লাহ ওকে মাফ করো কি গোনা করেছে মাফ করো বলতে হবে কার জন্য বলতে হবে মাফ করো ওর পিতামাতাকে শিশুর জানাজা পড়তে হলে তার পিতামাতার জন্য দোয়া করতে হবে গর্ভচ্যুত ভ্রূণের রূপ ফোঁকার পর অর্থাৎ গর্ভধারণের পূর্ণ চার মাস পর মারা গিয়ে চ্যুত হলে তবেই তার জানাজা পড়া বিধেয় এবার সব ভ্রূণের যে জানাজা পড়বেন তা না কোন কোন ভ্রূণ আছে যার ভিতরে রূহ আসেনি আর রূহ কখন আসে মায়ের পেটে চার মাস বয়স হলে, যে চার মাস বয়সের আগে হয় তাহলে সে ভ্রূণের জানাজা নেই, না করে এমনি সাধারণ কবর করে সামান্য খাল করে যদি পুঁতে দেওয়া হয় তাতে সমস্যা নেই। কিন্তু চার মাস বয়স হয়ে রুহ আসার পর যদি তার মৃত্যু হয় এবং গর্ভচ্যুত হয় তাহলে তার জানাজা পড়া বিধেয় পড়া যাবে। নবী সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেককে সৃষ্টি অর্থাৎ তার মূল উপাদান চল্লিশ দিন তার মাতার গর্ভে শুক্র রূপে থাকে, আর বাইনা ইয়াউমান নুতফা বলা হয়েছে, তারপর আর বাইনা ইয়াউমান আলাকা, এইভাবে চল্লিশ দিন চল্লিশ দিন, তারপরে যখন চল্লিশ দিন ১২০ দিন হয় তখন রূহ ফোঁকা হয়, তখন রূহ ফোঁকা হয়, বোঝা গেল তখন যদি রূহ ফোঁকা। আচ্ছা একটা কথা এখানে বলে রাখি, যে ভ্রূণ, যে ভ্রূণের বয়স ১২০ দিন নয় তার আগে সেই ভ্রূণটা, ভ্রূণটার জীবন থাকে না, থাকে না, যদি জীবন না থাকে তো বাচ্চা হবেই না, কারণ মহিলার ডিম্বাণু আর পুরুষের শুক্রকীট বলা হয়, যে শুক্রকীট যদি আপনি মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, যদি পুরুষের এক ফোঁটা বীর্য নিয়ে আপনি দেখেন তো সেখানে দেখবেন অসংখ্য কীট কিলিবিলি কিলিবিলি করছে, মানে নড়ে বেড়াচ্ছে, নড়ে যে বেড়াচ্ছে তা নড়ে যদি বেড়ায় তাতে যান জীবন না থাকলে কি নড়ে বেড়াবে? তাহলে বোঝা গেল শুক্র কীট, কীট মানে পোকা, সেই পোকা খালি চোখে দেখা যায় না, আমরা বীর্য দেখি কিছুই দেখা যায় না, কিন্তু ওটা মাইক্রোস্কোপ নিয়ে দেখলে, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে দেখলে দেখা যাবে তাতে কি রয়েছে। এরকম আমরা যে অসংখ্য জীবাণু ঘুরে বেড়াচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ওই যন্ত্র নিয়ে দেখলে দেখা যাবে। আমরা যে পানি খাই সাধারণত বোতলের পানি না, বোতলের পানি তো বিশুদ্ধ করা থাকে, যে পানি কলের পানি পুকুরের পানি, পুকুরের পানি একটু নিয়ে দেখেন না কি অবস্থা, যদি আপনি দেখেন তো পানি খাবেনই না। তো তাহলে বোঝা গেল যে জীবন আছে, তা জীবনের পর আবার জীবন, এটা হচ্ছে খাস জীবন, রুহ যাকে বলা হয়, বিশেষ করে সেই রুহ যে রুহ দুনিয়ার আসার পরে সেই রুহ ছেড়ে আপনাকে যাবে, কথাটা বললেন। তো শুক্র কীটের জীবন থাকে, সে জীবন আলাদা, কিন্তু ১২০ দিন বয়স হওয়ার পর এক বিশেষ রুহ আসে, সেই রুহ। অতএব এটা ভাববেন না যে তাহলে আগে রুহ ছিল না, মৃত ছিল কিনা, না মৃত ছিল না, সেটা তার জীবন আলাদা জীবন, কিন্তু রুহ আসার পর আলাদা জীবন। যেমন বলা হয় হাদিসে আছে যে ছবি অঙ্কন করা হারাম, তাই না? যদি তোমরা ছবি অঙ্কন করতে চাও তাহলে যার মধ্যে রুহ নেই তার ছবি আঁকতে পারো, যেমন গাছপালা নদী নালা ইত্যাদি। আপনি বলুন গাছপালার জীবন নেই? গাছপালার জীবন আছে, কিন্তু সবুজ থাকে, মারা যায় তখন শুকিয়ে যায়। তাহলে আল্লাহ নবী বললেন যার মধ্যে রুহ নেই তার আঁকো, তার গাছ আঁকা, তার মধ্যে কি গাছের কি রুহ নেই? গাছের ওই রুহ নেই যে রুহের কথা আমরা জানি, গাছের জীবন আছে, এমনকি বহু পাথরের মধ্যেও আপনি কি পাবেন, জীবন পাবেন, তার মধ্যে কি বলে আপনার বার বারন্ত পাবেন ইত্যাদি। কিন্তু উদ্দেশ্য হল যার মধ্যে রুহ নেই, বিচরণশীল, আর এক জায়গায় বিচরণ করতে পারে, সেই রকম প্রাণীর ছবি আঁকা যাবে না, বুঝতে পারলেন? তো এখানে কথা বুঝতে হবে যে শুক্র কীটে জীবন থাকলেও তার মধ্যে তার বয়স যখন মায়ের গর্ভে এসে ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ১২০ দিন হয় তখন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে আরো এক বিশেষ জীবন আসে, যে জীবন এই পৃথিবীর বুকে আসার জন্য এবং বাঁচার জন্য এবং ৮০-১০০ বছর ধস্তাধস্তি করার জন্য কি শক্তিশালী। এই জন্য বলা হয়েছে এমন গর্ভচ্যুত যার বয়স ১২০ দিন হয়েছে বা তারপরে এবং তার মধ্যে রুহ এসেছিল তাহলে তার জানাজা পড়া যাবে। এক্ষেত্রে ভ্রূণের জীবন্ত ভূমিষ্ঠ হওয়া শর্ত নয়, শর্ত নয় যে মায়ের পেট থেকে জীবন্ত বেরিয়ে এসেছে, যদি মৃত বেরিয়ে আসে তাহলেও তার জানাজা পড়া যাবে। আর অবশ্য হাদিসে আছে যে তার মানে ভ্রূণচ্যুত বাচ্চা যদি শব্দ করে তাহলে জানাজা পড়া যাবে, হাদিস সহি না, এই জন্য আমরা মনে করি যে তার মধ্যে রুহ এলেই, মৃত জন্ম হোক অথবা গর্ভচ্যুত হোক অথবা জীবিত, তার জানাজা পড়া যাবে। ২ নম্বর বললাম শহীদ, শহীদের জানাজা পড়া জরুরি না, শহীদের জানাজা আপনি নাও পড়তে পারেন। আবদুল্লাহ ইবনে জুবাইর বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের দিন নিহত হামজাকে চেক কাটা চাদর দিয়ে ঢেকে দিতে আদেশ করলেন, অতঃপর নয় তকবীর দিয়ে যাত্রা জানাজা পড়লেন। কার? হামজা, সাইয়েদুস শোহাদা, শোহাদাদের, শহীদদের সর্দার, তাকে যেভাবে শহীদ করা হয়েছিল আল্লাহ আকবার। আপনারা জানেন, শুনেছেন, তার কলিজাকে পর্যন্ত চিবিয়ে ফেলা হয়েছিল। এই জন্য আল্লাহ নবী খুব দুঃখিত হয়েছিলেন। এবং সেই মহিলা, যে মহিলা কলিজা চিবিয়েছিল, সেই মহিলা মুসলমান হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে চোখের সামনে দেখতে চাইতেন না। তার মানে তাকে দেখলেই চাচা মনে পড়ত আল্লাহ আকবার। যেহেতু বাপের স্নেহ পাননি, তিনি চাচাদের স্নেহ পেয়েছেন। যে সন্তান বাপের স্নেহ পেয়েছে চাচাদের প্রতি অত আকৃষ্ট হয় না, কিন্তু যে বাপের স্নেহ পায়নি সে চাচাদের প্রতি, যে চাচারা মানুষ করেছে কোলে পিঠে নিয়ে এবং আদর স্নেহ যত্ন করেছে, তাদের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে। সেই চাচা চোখের সামনে শহীদ হয়ে গেলেন রক্তাক্ত দেহ, এবং তার পেট চিরে, বুক চিরে কলিজা বের করে চিবিয়েছে, এ দেখে তার অন্তর প্রকম্পিত হয়েছিল। হ্যাঁ, শুধু মেরে দিয়েই শান্ত ক্ষান্ত হয়নি, এত রাগ ছিল, রাগ মিটিয়েছে, পরে আবার মুসলমান হয়েছে। আল্লাহ আকবার। তো এই হল কথা যে শহীদদের জানাজা আল্লাহ নবী পড়েছিলেন, এবং হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা পড়েছেন নয় তকবীর দিয়ে, এবং সেই সাথে অন্য লাশদেরকে নিয়ে এসো, তাকে সামনে রেখে বাকি লাশেরও আরো জানাজা পড়েছেন। মানে তারা পড়ে জানাজা কয়েকবার পড়েছেন। নম্বর তিন, শরীয়তের কোন হদ, হদ মানে দণ্ডবিধি, দণ্ডবিধিতে নিহত ব্যক্তি, দণ্ডবিধি কাকে? যেমন কোন মানুষকে খুন করা যাবে? তিন প্রকার মানুষকে খুন করা যাবে। আমি আপনি যে কোনো লোক করতে পারি খুন, তাই না? সেই লোককে আমি আপনি যে কোনো লোক করতে পারি। হ্যাঁ, এটা ভেবেন না যে আল্লাহ বা আল্লাহ রসুল আপনাকে বাস অথরিটি দিয়েছে, হ্যাঁ যাও এই তিনটে লোককে তুমি যেখানে পাবে সেখানে খুন করো। না, কে করবে? সরকার। কে কে? নম্বর এক, বিবাহিত হয়েও ব্যভিচার করা, জেনা করা। আর নম্বর দুই, খুনের বদলে খুন, আপনি খুন করেছেন আপনাকে খুন করা হবে। নম্বর তিন, যে ইসলাম থেকে নাস্তিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, এই তিন প্রকার ব্যক্তিকে খুন করা, যদি সরকার তাকে খুন করে এই অবস্থায় তার শাস্তি প্রয়োগ করা হয়, দণ্ডবিধি প্রয়োগ করা হয়, তাহলে এই লোকের জানাজা পড়া বিধেয়, জরুরি না। এই লোক যেহেতু অন্যায়ভাবে মারা গেছে, জুহাইনা গোত্রের এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলো, তখন সে ব্যভিচারের ফলে গর্ভবতী ছিল, আপনারা ঘটনা জানেন। এসে বলল, হে আল্লাহর নবী, হজের উপযুক্ত এক কাজ আমি করে ফেলেছি, আপনি তা আমার উপর কায়েম করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিভাবককে ডেকে পাঠিয়ে বললেন যে, মানে তার আগে অনেক কিছু হলো, আল্লাহ নবী বিশ্বাস করতে চাচ্ছিলেন না, বললেন যে আমি, তুমি সত্যি ব্যভিচার করেছ? হ্যাঁ আমি সত্যিই করেছি, আমি ব্যভিচারের ফলে আমার পেটে বাচ্চা আছে। অভিভাবককে ডেকে বললেন, এর প্রতি সদ্ব্যবহার করো, অতঃপর সন্তান প্রসব করার পর ওকে আমার কাছে নিয়ে এসো। তারপর সন্তান প্রসব হলো, নিয়ে এলো, তার বলে না, এই সন্তানটা কে মানুষ করবে, কে দুধ খাওয়াবে, একে দুধ খাওয়াও, যখন রুটি খেতে শিখবে তখন নিয়ে এসো। যাই হোক, মহিলা ঠিক তাই করল। তারপরে তাকে পাথর ছুড়ে মারা হল, আর মরার পর তিনি তার জানাজা পড়লেন। কার? ওই মহিলার জানাজা পড়লেন। ওমর বললেন, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি ওর জানাজা পড়লেন, অথচ ব্যভিচার করে মারা গেল, ব্যভিচার করেছিল, ঘৃণ্য, তাই না? একটা লোক ব্যভিচার করবে, আপনি তার পেছনে নাল করতে চাইবেন না? আবার যে লোক পাপ করতে করতে মারা যায় তার জানাজা পড়বেন? এটা মানুষের মধ্যে একটা ঘৃণা সৃষ্টি করে। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এদের কথা ঠিক আছে, কিন্তু যদি পাপীকে ঘৃণা না করো তাহলে শাস্তি কেন, তাই না? পাপের সাথে পাপীও ঘৃণ্য হয়ে যায়। ও জানাজা পড়ে, জানাজা পড়লেন ইয়া রাসূলুল্লাহ, উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু লাকাত তাবা তাওবাতান, ও মহিলা এমন তওবা করেছে যে যদি তা মদিনার 70 জন লোকের মধ্যে ভাগ করা দেওয়া হয় তবে তাদের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। আর এই জন্য আমি বলি যে এই শ্রেণীর মরণগুলো এক প্রকার ভালো মরণ। এই যারা আপনারা দেখলেন সেদিনে হত্যা করা হল একটা লোককে হিরোইন পাচারের জন্য, এই লোককে ঘোষণা শুনিয়ে দেওয়া হয়েছিল তোমার শাস্তি হচ্ছে কি কতল। তখন সেই লোক তওবা করার সুযোগ পাবে না পাবে না? যেমন এই যে রোগী ক্যান্সার হয়েছে, শুনে দেওয়া হলো যে একে যা খাবার খাইয়ে দাও আর বাঁচবে না, কারণ ক্যান্সার হয়েছে, লিভারে ক্যান্সার হয়েছে, এমন জায়গায় ক্যান্সার হয়েছে ভালো হবার না। এই লোক ও তো শুনেই তো শুকুতে লাগবে তাই না? কিন্তু তার মরণ হচ্ছে ভালো, মনে তার ইমান ভালো থাকে তো সে এমন প্রস্তুতি নেবে যে আল্লাহ এই মহিলা এমন তওবা করেছে, আর এমন তওবা না করলে সে নিজে ইচ্ছা করে নিজের জানকে খুন করার জন্য ব্যতিব্যস্ত, ছেলে প্রসব সন্তান প্রসব করার আগে, তারপর প্রসব করার সাথে সাথে আবার রুটি খেতে শিখে দেখুন হাতে রুটি ধরিয়ে দিয়ে, তাই না? তাহলে এমন তওবা করেছে, তাহলে 70 জন মদিনাওয়ালার জন্য এই তওবা যথেষ্ট ছিল। আর এর চেয়ে উত্তম তওবা কি পেয়েছে যে সে আল্লাহ তাআলার জন্য নিজের প্রাণ হত্যা করালো, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন তার। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রাসূলের অবাধ্যাচরণে লিপ্ত কাবিরা গুনাহ গুনাহগার ব্যক্তি, ওয়াজেব বর্জন এবং হারাম গ্রহণে জড়িত থাকা অবস্থায় মৃত ফাসেক ফাজের পাপাচার দুরাচার দুষ্কৃতি ব্যক্তি, যেমন নামাজ ও জাকাত ফরজ জানা সত্ত্বেও সে তা ত্যাগ করে, বেনামাজি, জাকাত দেয় না, ব্যভিচার করে, মদ্যপান করে, খেয়ানত করে, সুদ খায়, ঘুষ খায় প্রকাশ্যভাবে, আর আত্মহত্যা করে, আত্মহত্যা মহাপাপ তাই না? তুমি জান দিতে পারো না, সুতরাং জান নষ্ট করতে পারো না, জান দেনেওয়ালা তুমি নও, অতএব জান নষ্ট করার মালিকও তুমি নও। তুমি বলবে আমার জান তোমার জান নয়, ও জান তোমার দেওয়া জান, তোমাকে দেওয়া জান, তোমার নিজস্ব নয়, মালিক তোমার মালিকানা নয়, কার? সৃষ্টিকর্তার। অতএব তাকে নষ্ট করতে পারো না, এটাকে নষ্ট করলে কি হয়? মহাপাপ হয়। এরকম যদি কেউ আত্মহত্যা করে মারা যায় অথবা অনুরূপ কোন পাপ করে মারা যায় তার জন্য জানাজা পড়া বিধেয়, জরুরি না, বুঝতে পারলেন? তার জন্য জানাজা পড়তে পারেন, তবে ওলামা ইমাম ও নেতৃস্থানীয় ব্যক্তিদের উচিত এমন লোকদের জানাজা না পড়া, যাতে ওদের ন্যায় জীবিত অন্যান্য পাপীরাই থেকে শিক্ষা উপদেশ গ্রহণ করে। হাইরে যদি আমরা এরকম করে মরি তাহলে আমাদের জানাজা ভালো লোকরা ইমাম সাহেবরা পড়বেন না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জানাজা হলে আল্লাহ নবী বলতেন তোমরা তোমাদের সাথী জানাজা পড়ে নাও। তাহলে সাহাবারা পড়তে, সাহাবাদেরকে পড়তে বলেছেন, তার মানে জানাজা পড়া যাবে, কিন্তু আল্লাহ নবী পড়লেন না যেহেতু তিনি ইমাম নেতা, যাতে শিক্ষা গ্রহণ করে। বেনামাজি নামাজ পড়ত না, মারা গেল জানাজা পড়তে বলল, ইমাম সাহেব পড়বেন। অবশ্য বেনামাজি কাফের হলে পরে কেউই পড়বে না, বেনামাজি যদি কাফের হয় তাহলে তার জানাজা ইমামও পড়বে না আর মামুমও পড়বে না, তার মানে মুক্তাদিরাও পড়বে, কেউ পড়বে না, তাকে এমনি দাফন করে দিতে হবে। আল্লাহ রসুল সাল্লামকে যখন কোন জানাজা পড়ার জন্য ডাকা হতো তখন তিনি মৃত ব্যক্তি প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেন, তারপর লোকেরা তার নাম ও প্রশংসা করলে জানাজা পড়তেন, নচেত তার পরিজনকে বলতেন তোমাদের জানাজা তোমরাই পড়ো, যেহেতু ভালো লোক ছিল না, এবং তিনি তার জানাজা পড়তেন না। এক ব্যক্তিকে আল্লাহর রাস্তায় জেহাদে কোনো কিছু খেয়ানত করলে নবী সাল্লাম তার জানাজা না পড়ে সকলের উদ্দেশ্যে বললেন তোমরা যে আগে বললাম হাদিসটা খেয়ানত করেছিল, তাদের বললে আমি পড়ব না, তোমরা তোমাদের সাথে জানাজা পড়ে নাও, খেয়ানত করা অবস্থায় মারা গেছে। অনুরূপভাবে একজন আত্মহত্যা করে মারা গেলেও এই যে জেহাদে হোক জেহাদ করল, লোকেরা বলল এই যদি মারা যায় শহীদ হবে, তখন আল্লাহ নবী বললেন ও জাহান্নামে যাবে। তখন সাহাবারা দেখতে লাগলেন যে কি ব্যাপার, দেখলেন যে হ্যাঁ শেষকালে অধৈর্য হয়ে তরবারির উপরে নিজের বুক বা পেটে রেখে আত্মহত্যা করল, ফলে আল্লাহ নবী বললেন তোমরা ওর জানাজা পড়ে নাও, আল্লাহ নবী পড়লেন না। তেমনি ঋণ রেখে মারা যাওয়া, ইচ্ছাকৃত ঋণ পরিশোধ না করা, এটা ভালো না খারাপ? হ্যাঁ খারাপ। এরকম ব্যক্তি যদি কেউ হয় তারা জানাজা ইমাম সাহেব পড়বেন না। ইমাম আহমদ বিন হাম্বল বলেন আত্মহত্যা করে মৃতের জানাজা ইমাম পড়বেন না, অন্যান্য লোকেরা পড়ে নেবে। যে আত্মহত্যা করে মারা যায় এটা তো কাফের নয় তাই না? হয়তো প্রাণের তিতিক্ষায় বা ধিক্কারে গলায় দড়ি নেয়, বিষ খায় ইত্যাদি, তো এরা কিন্তু কাফের না। যদি নামাজি হয়, তার ইমান থাকে, তাহলে তার জানাজা পড়া যাবে। বেশ, এখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, যিনি হত্যাকারী, খেয়ানতকারী, ঋণগ্রস্ত প্রভৃতি পাপীদের উপর তাদের মতো অন্যান্য পাপীদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে জানাজা না পড়েন তিনি ভালোই করেন, তবে তিনি যদি প্রকাশ্যত এমন পাপীর জানাজা না পড়েন এবং গোপনে গোপনে দোয়া করেন তাহলে দুটোই উদ্দেশ্য ভালো হবে। কার জন্য দোয়া করা যাবে না? যাবে না। সাহাবাদেরকে জানাজা পড়তে বলার মানেই হচ্ছে দোয়া করা যাবে। অতএব যিনি ইমাম হবেন তিনি জানাজা পড়বেন না ঠিকই, কিন্তু তার জন্য দোয়া করতে পারেন, তাহলে দুই উদ্দেশ্য সফল হবে। পাপীদেরকে শিক্ষা দেওয়া হবে এবং গোপনে দোয়া করে মৃত ব্যক্তির জন্য উপকার সাধন করা হবে, যেহেতু যে মারা যায় সে দোয়ার বেশি মুখাপেক্ষী। সে বেচারি নিজের আমল বন্ধ হয়ে গেছে, সে তাকিয়ে থাকে যে আমার অভিভাবকরা, আমার ছেলে মেয়েরা আমার জন্য কি পাঠাচ্ছে, তাকিয়ে থাকে। এই জন্য তার জন্য বেশি বেশি করে দোয়া করা উচিত, যে ছেলে হবে তার বাপ মায়ের জন্য সে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বাপের জন্য মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আর যদি সে ভালো লোক হয়, জান্নাতে থাকে, তাহলে জান্নাতে তার দরজা, জান্নাতে তার মর্যাদা বৃদ্ধি হবে। যারা নামাজ, যাকাত প্রভৃতি ফরজ হওয়ার কথা অস্বীকার করে তারা সর্ববাদী সম্মতিক্রমে কাফের। এদের জানাজা কারো নিকটে কারো জন্য পড়া বৈধ নয়। আবার যাদের মতে ফরজ মানা সত্ত্বেও অবহেলায় নামাজ ত্যাগকারী কাফের, তাদের মতো এমন বেনামাজি জানাজা কোন মুসলিমই পড়তে পারে না, এবং তার জন্য গোপনে বা প্রকাশ্যে কোন প্রকার ক্ষমা প্রার্থনা দোয়া করা যাবে না, যেহেতু কাফের মুশরিকদের জন্য দোয়া করা জায়েজ নয়, বরং তাকে কাফের ও মুরতাদের মতো মাটিতে পুঁতে ফেলতে হবে। এই যে আল্লাহ তাআলা বলেছেন না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাত, ওদের মধ্যে যে মারা যাবে তাদের জানাজা পড়ো না। আর জায়গায় আল্লাহ বলছেন, মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু আই ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা, নিকটাত্মীয় হলেও মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। হয়তো আল্লাহ নবী মায়ের জন্য ক্ষমা প্রার্থনা অনুমতি চাইলেন, আল্লাহ তাআলা বললেন কবজিরাতের অনুমতি দেওয়া হলো, মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি দেওয়া হলো না, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। কান্দার কথাই ভয় যে মা আমার জাহান্নামে যাবে, তবে আল্লাহ নবীর মা বাপ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আমরা বলতে পারবো না, কেউ জানি না। হয়তো বা আল্লাহ তাআলা ওই পরীক্ষা নেবেন, ওই যারা ইসলাম যাদের কাছে পৌঁছে তাদেরকে পরীক্ষা নেওয়া হবে, তাই না? হয়তো বা পরীক্ষা নিয়ে তারা পরীক্ষায় পাশ করবেন, জান্নাতে যাবে, আল্লাহর ইচ্ছা। কিন্তু হাদিসে যেটা স্পষ্ট শব্দ আছে সেটা আল্লাহ নবী কাঁদতে লাগলেন জাহান্নামের ভয়ে, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার অনুমতি দিলেন না। তেমনি চাচার জন্য বলা হলেন যে আমি আপনার জন্য ক্ষমা প্রার্থনা চাই, ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না নিষেধ করা হয়েছে, সঙ্গে সঙ্গে নিষেধ করা হল। মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। বেনামাজি যদি কাফের হয় তো তার জন্য না জানাজা পড়া হবে আর না আর ক্ষমা প্রার্থনা করা হবে আর না তার জন্য মিলাদ পড়া হবে। নামাজি হলে মিলাদ পড়া চলবে, তাই না? না, মিলাদ জিনিসটা আলাদা, কিন্তু মিলাদ লোকে পড়ায় কেন? দোয়া করানোর জন্য, তাই না? নামাজ পড়ল না আর হুজুর চলে এলেন, আপনি জানেন এমনও হুজুর আছে যে তার জানাজা পড়ে না কেন, বেনামাজি, কিন্তু মিলাদ পড়তে ডাকতে গেলে চট করে মিলাদ পড়তে চলে আসেন, কেন না এটা নিজের ব্যাপার, বুঝতে পারলেন? কারণ তাতে কিছু পয়সা আসবে, খাওয়া দাওয়া হবে ইত্যাদি। তো যদি এরকম হয় না যে বেনামাজি তার জানাজাও নেই, তেমনি তার জন্য কোনো দোয়াও নেই, আর মিলাদ হলো বিদাত জিনিস, সুতরাং না দোয়ার মজলিস করা যাবে না দোয়া করা যাবে ইত্যাদি। পাঁচ নম্বর, এমন লোক যদিও আগে বলে দেওয়া হলো তবু এটা খাস করে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি ঋণ শোধ না করে মারা যায়। কেমন ঋণ শোধ না করে মারা যায়? সে শোধ করলে, ইচ্ছা করলে শোধ করতে পারত। অনেক লোক আছে বিলাসিতা করে ঋণ করে যাচ্ছে, ঋণং কৃত্তা ঘৃত পিবাং, মানে ঋণ করে করে ঘি খাচ্ছে। অনেক লোক দেখবেন ঋণ করে বিল্ডিং করছে, ঋণ করে জায়গা কিনছে। আমি বলি ভাই রে, যাই তোমার টাকা জমুক আগে, তারপর জায়গাটা কেনো, তারপরে বিল্ডিংটা করো, তারপরে ঘি খাও। তারা আগে থেকেই ধার করে ঘি খেতে চায়, তারা ভাবে কি শোধ করে দেবো তো, কিন্তু সে জানে না যে সে শোধ করে মরতে পারবে কি না। এমন লোক যে আপনার টাকা হয়ে গেছে, টাকা আছে, ইচ্ছা করলে আপনি শোধ করতে পারেন, কিন্তু করছেন না, কেন? জানে যে টাকা এত কমে যাবে, ও জানে যে যাকে যার কাছে টাকা ধার করেছি তার টাকার দরকার নেই। পরিষ্কার বলছে, তুমি এখন টাকা নিয়ে কি করে, তোমার টাকা তো ব্যাংকেই থাকবে, লে বাবা। তার মানে ব্যাংকে থাকার আমার কাছে থাকার সমান। তুমি যদি হঠাৎ করে মারা যাও তাহলে আমার ছেলের ভাগ নষ্ট হবে না হবে না, তুমি আদায় করবে না করবে না তুমি, এই সমস্যা। অনেকে আবার গোপন করতে বলে, ঋণ নেয় গোপন করতে বলে, কাউকে বলবে না, তার বউ পর্যন্ত জানে না যে সে ঋণগ্রস্ত। তাহলে কি হবে, সে হঠাৎ করে মারা গেলে তার ঋণ কে শুধবে? তার ছেলেরা মেয়েরা বিশ্বাস করবে? তাহলে ভয় নেই, আসলে ভয় নেই যে আমি ঋণ রেখে মারা গেলে আমার অবস্থাটা কি হবে। ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি ঋণ পরিশোধ করে না মারা যায়, সেই ব্যক্তির জানাজার নামাজ ইমাম পড়বেন না। এরূপ ব্যক্তি জানাজা পড়া বিধেয়, তবে শিক্ষা দেওয়ার জন্য ইমাম সাহেব পড়বেন না। অবশ্য তার ঋণ পরিশোধের দায়িত্ব যদি কেউ নেয়, হয় ইমাম নিজে আর না হয় তার ছেলে মেয়েরা, যে হুজুর আমি ঋণ শোধ করে দেব, খালাস, তাহলে ইমাম সাহেব জানাজা পড়তে পারবেন। সালমা বিন আকওয়া বলেন, সালামা বিন আকওয়া, আমরা নবী সাল্লামের নিকট বসেছিলাম, ইতিমধ্যে একটি জানাজা উপস্থিত হলে লোকেরা তাকে তার জানাজা পড়তে বললেন। তিনি জিজ্ঞাসা করলেন, ওর কি ঋণ পরিশোধ বাকি আছে, ঋণটি আছে নাকি? সকলে বলল না। তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ও কি কোন সম্পদ ছেড়ে যাচ্ছে? সকলে বলল না। অতঃপর তিনি তার জানাজা পড়লেন, সমস্যা নেই, সম্পদ নেই ঋণও নেই, ঝামেলা দরকার নেই। তারপর আরেকটি জানাজা উপস্থিত হলে সকলে তাকে তার জানাজা পড়তে অনুরোধ করল। তিনি তার সম্পর্কে প্রশ্ন করলেন, ওর কি কোন ঋণ পরিশোধ বাকি আছে? বলা হলো, জি হ্যাঁ ঋণ পরিশোধ বাকি আছে। বললেন, কি সম্পদ ছেড়ে যাচ্ছে? সকলে বলল, তিন দিনার। সম্পদ বলতে তিনটে দিনার মাত্র। তা শুনে তার জানাজা পড়লেন, কারণ জানছেন যে তিন দিনার তার শোধ করার আছে। অতঃপর তৃতীয় জানাজা উপস্থিত হলে এবং লোকেরা শেষ নামাজ পড়তে আবেদন জানালে তার সম্বন্ধে তিনি একই প্রশ্ন করলেন, ও কি কোন সম্পদ ছেড়ে যাচ্ছে? লোকেরা বলল, না। বললেন, ওর কি ঋণ পরিশোধ বাকি আছে? বলল, তিন দিনার। এ কথা শুনে তিনি বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজা পড়ে নাও, আমি পড়ব না। তখন আবু কাতাদা বললেন, হে আল্লাহর রসুল, ওর জানাজা আপনি পড়ুন, আমি ওর ঋণ পরিশোধের দায়িত্ব নিচ্ছি। তাহলে একজন দায়িত্ব নিলে সে কি করতে পারবে, ইমাম সাহেব জানাজা পড়তে পারবেন। জাবের রাজিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত ঋণগ্রস্ত মিতে জানাজা পড়তেন না। তারপর যখন বহু বিজয় সম্পদ লাভ হল তখন তিনি বললেন, মুমিনদের জন্য তাদের নিজের চাইতে আমি অধিক হকদার দায়িত্বশীল, যেহেতু ইমাম মানেই হচ্ছে রাজা, তিনি হচ্ছেন রাজা, অতএব আর কাউকে দায়িত্ব না দিয়ে নিজেই তার দায়িত্ব নেই। এই জন্য সরকারি ভান্ডার বাইতুল মাল যাকে বলা হয়, বাইতুল মাল ফান্ড থেকে তার ঋণ পরিশোধের ব্যবস্থা করা উচিত, যা ঋণ পরিশোধের ব্যবস্থা তার ওয়ারিসরা করতে পারে না। নম্বর ৬, যে মাইয়েতকে পূর্বে জানাজা পড়ে কবরস্থ করা হয়েছে কিন্তু কিছু লোক যারা এই জানাজায় শরিক হতে পারেনি, মানে ইচ্ছা সত্ত্বেও শরিক হতে পারেনি, জানাজা পড়তে পারেনি, তারা তার কবরকে সামনে রেখে জামাত করে বা একাকি কেউ জানাজার নামাজ পড়তে পারে, অবশ্য জামাত করে পড়লে সেই ইমাম ইতিপূর্বে যেন জানাজা না পড়ে থাকে। কি বুঝলেন? যেন আপনার খবর এলো আব্বা আব্বা মারা গেছে, আপনি খুব বহু চেষ্টা করলেন, পারলেন না পৌঁছতে, একদিন পর কিংবা দুদিন পর পৌঁছলেন, আপনার আপনার আব্বা জানাজা পড়েননি। যদি আপনি চান, এটা জরুরি না, যদি আপনি চান তাহলে আপনি একা গিয়ে আব্বার কবরকে সামনে রেখে, যেমন জানাজা সামনে রেখে পড়া হয়, আপনি জানাজা পড়তে পারেন এক নিয়মে। আর যদি চান তাহলে আপনার বন্ধু বান্ধব ভাইদেরকে নিয়ে আবার পেছনে, আগে জানাজা পড়েছে মাফি মুশকিল, আবার পড়ুক, ডবল করে দেওয়া হয়ে গেল। এইরকম জানাজা, এটা জরুরি না, পড়া যেতে পারে, পড়বে। পক্ষান্তরে মুক্তাদিগঞ্জে বললাম ডবল হলেও পড়তে পারে। আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তিকে তার প্রীত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাতে জিজ্ঞাসাবাদ করতেন, সে মারা গেলে তাকে রাতে রাতেই দাফন করে দেওয়া হলো। তারপর জিজ্ঞেস করলো, হাগো অমুক লোকটা কই, মসজিদে ঝাড়ু দিত অমুক লোকটা, ইয়াসুল্লাহ রাত্রে মারা গেছে তো অন্ধকার ছিল, ভাবলাম আপনাকে কষ্ট দেবো, আপনাকে জানাইনি, আমরা নিজেরাই দাফন করে ফেলেছি। তোমরা এক কাজ করো, তার কবর কোথায় আছে বলো, কারণ মদিনা শহর, সেখানে বিভিন্ন কবর থাকবে, কোন কবর সেটা তো চিনা মুশকিল। তারপর কবর চিনিয়ে দেওয়া হলো, তিনি নামাজ তারপরে জানাজা পড়লেন আর ইমামতি করলেন, আর আমরা তার পশ্চাতে কাতার দিয়েছিলাম, ওই কাতারে আমি ও সামিল ছিলাম। কে বললেন? ইবনে আব্বাস। তিনি তার জন্য চার তকবীর দিয়ে নামাজ পড়লেন, জানাজা পড়লেন, কোথায়? কবরের ওপরে। তাহলে বোঝা গেল বুখারী মুসলিমের হাদিস যে কবরের ওপরেও জানাজা। এখন কেউ কেউ শুনে বলবে, নতুন নতুন মশলা, নতুন মশলা না, মশলা আছে, হয়তো অনেকে জানে না। অতএব কোন কারণবশত যদি কোন মাইয়েতের জানাজা না পড়েই দাফন করা হয়ে থাকে, তাহলে তার কবরে যাওয়া সম্ভব হলে কবরের উপর জানাজা পড়া বিধেয়, গায়েবানা জানাজা বিধেয় নয়। আপনি যেতে পারলেন না, এখান থেকে গায়েবানা পড়বেন না, দরকার নেই। সেখানে যেহেতু কিছু লোক জানাজা পড়েছে, দরকার নেই। যে মাইয়েতকে এমন স্থানে, যে মাইয়েত এমন স্থানে মারা গেছে যেখানে জানাজা নামাজ পড়ার মতো কেউ ছিল না, অথবা তাকে জানাজা না পড়েই দাফন করা হয়েছে জানা গেলে, এবং সেই স্থানে যাওয়া সম্ভব না হলে, অথবা লাশ পাওয়া অসম্ভব হলে, সমুদ্রের মধ্যে কোথায় মাছে খেয়ে ফেলেছে, বাঘে খেয়ে ফেলেছে, বনে জঙ্গলে, তো লাশ পাওয়াই গেল না, সেই ক্ষেত্রে কি করা হবে? এই সব মাইয়েতের জন্য গায়েবানা জানাজা পড়া বিধেয়। গায়েবানা, আপনি যেখানে আছেন সেখানে পাঁচজনকে নিয়ে গায়েবানা, বা লোকজনকে নিয়ে বা জামাত নিয়ে আপনি গায়েবানা জানাজা পড়তে পারেন। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে গায়েবানা জানাজা আপনার জন্য বিধেয়। প্রত্যেক মাইয়েতের জন্য গায়েবানা জানাজা পড়ার কিন্তু তরিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ছিল না, কারণ মদিনার বাইরে অনেক সাহাবার ইন্তেকাল হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সব সাহাবাদের জন্য জানাজা পড়তেন না, বরং বলতেন ইস্তাগফিরু বা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা বা ইস্তাগফিরু লাহু, তার জন্য দোয়া করো, ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আর তার মানেই হচ্ছে যে গায়েবানা জানাজা আল্লাহর নবীর তরিকা ছিল না, খালি একবারই পড়েছিলেন কার, ওই যে বাদশাহ নাজাশির, যেহেতু তার জানাজা পড়া হয়নি। তাই কাফির মুনাফিক মুশরিক কবর বা মাজার পূজারি অনেকের মতে বেনামাজির জন্য জানাজার নামাজ, দোয়া, ক্ষমা প্রার্থনা এবং তাদের উদ্দেশ্যে রাহিমাহুল্লাহ বলা হারাম। এ কথা আগেই বলা হল, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। ওদের মধ্যে কারো মৃত্যু হলে তুমি কখনো তার জানাজা পড়বে না। এর মধ্যে বিশেষ করে আয়াত হল মুনাফিকদের জন্য। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল, যে মুনাফিকের সর্দার, সে যখন মারা গেল তখন আল্লাহর নবী জানাজা পড়তে চেয়েছিলেন তার ছেলের জন্য, তার ছেলের নামও আব্দুল্লাহ, ছেলে সাহাবি, ভালো সাহাবি, তো তার জন্য, কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে নিষেধ এল, তার কবরের পাশেও দাঁড়াবে না, জানাজা পড়া দূরের কথা, তার কবরের পাশেও দাঁড়াবে না। যে কেন? ওরা তো আল্লাহ তার রাসূলকে অস্বীকার করেছিল এবং সত্যত্যাগী অবস্থা, মৃত্যুতে আল্লাহ নবী, আল্লাহর প্রতি বিশ্বাসই নেই, নবীর প্রতি বিশ্বাসই নেই, তাদের জানাজা পড়ে কি হবে? আর ওই যে আরেকটা আয়াত বললাম, মা কানালিন নবী ওয়াল্লাযিনা আমানু ইস্তাগফিরুল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন নবীর জন্য, মুমিনদের জন্য সঙ্গত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে যদিও তারা নিকটাত্মীয় হয়, যখন তারা জানল যে স্পষ্ট হয়ে গেল যে তারা দোজখবাসী, অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। মৃত্যুর খবর শুনে অথবা জানাজা পড়ার সময় যদি কারো পাকা সন্দেহ হয় যে মাইয়েত হয়তো শিরিক করে বা নামাজ ত্যাগ করে মারা গেছে, তবে তার জন্য দোয়াতে সন্দেহ বা শর্তমূলক শব্দ ব্যবহার করায় দোষ নেই। এটা হল আমাদের ফতোয়া। আপনি জামাতে আছেন, সেখানে একটা লোকের লাশ নিয়ে আসা হলো, আপনার শিওর যে লোকটা মনে হয় যেন নামাজ পড়তো না, বেনামাজি কিংবা শিরিক করত, সেই সময় আপনি দোয়াতে শর্ত লাগাতে পারেন, কি বলে, যে আল্লাহ যদি এ তৌহিদবাদী হয়, কারণ আগে বলা হলো তৌহিদবাদী না হলে তার জন্য দোয়া করা হারাম, এখন কোন দিকে যাবেন, আল্লাহর এই আদেশ মানবেন নাকি এর জন্য দোয়া করবেন? তখন আপনি শর্ত লাগাতে পারেন যে আল্লাহ যদি এ তৌহিদবাদী হয় তাহলে তুমি তাকে ক্ষমা করো। বুঝতে পারলেন? যদিতে দোয়াতে যদি লাগিয়ে আপনি ব্যাপারে দলিল ওলামারা দিয়ে থাকেন, যদি লাগিয়ে কথা আছে, সে সমস্ত ফিকহের কথা জানাজা দর্পণে আমার লেখা হয়েছে। অতএব যদি শর্ত লাগিয়ে আপনি দোয়া করতে পারেন। জানাজার সময় মাইয়েত জীবিতকালে নামাজ পড়েছে কি না সে প্রশ্ন করা মুক্তাদির দায়িত্ব নয়, বরং এ সময় তার দিনদারি বিষয়ে কাউকে প্রশ্ন করাই হল বিদাত। আপনি প্রশ্ন করতে পারেন ওই যে ওই ব্যাপারে ঋণ রেখে মারা গেছে কিনা, জানা হবে আর কি, অত ইমামের ব্যাপার। কিন্তু আপনি যখন আপনার সামনে জানাজা এলো তখন অত দরকার নেই যে আপনি জিজ্ঞেস করেন নামাজ পড়তে কি পড়তো না, হারাম খেত কি খেত না ইত্যাদি, দরকার নেই। আপনি ভালো মন নিয়েই জানাজা পড়েন, যদি শিওর হন যে ভালো নয় তাহলে আপনি পড়বেন না। পক্ষান্তরে বেদিন বা বেনামাজির জানাজা পড়ার জন্য ইমাম বা অন্য নেতৃস্থানীয় ব্যক্তিকে অনুরোধ করা ওয়ারেসিন বা অভিভাবকদের উচিত নয়, কারণ এমনটি করা তাদের জন্য অবৈধ, তাদের জন্য যারা পেশ করবে, বরং তাদের উচিত ইমাম সাহেবকে বাধ্য না করা, কারণ ইমাম সাহেব পড়তে বাধ্য হয় বেচারি, অনেক তো খাবারই বন্ধ করে দেয় ইমাম সাহেবের, হ্যাঁ আমার বাপে জানাজা পড়েনি, আরে তোর বাপ বেনামাজি ছিল তো তার জানাজা পড়েনি কি হয়েছে, না ও তখন মানবে না, অথচ তার উচিতই নয় হুজুরকে জানাজা পড়তে বলা, তারই উচিত না। যেমন যদি কেউ এমন লোকের জানাজা না পড়ে তবে তার প্রতি রাগ বা ক্ষোভ রাখা উচিত নয়। জানাজার নামাজের জন্য আজান নেই, একামত নেই, আছে নাকি? আজান দিতে হবে। অতএব তার জন্য সাধারণভাবে মাইকে এলান করা, অগো অমুকের লাশ বেরিয়ে গেছে, তোমরা জানাজা পড়তে এসো, শুনুন গ্রামবাসীগণ, শুনুন জামাতের লোক, শুনুন অমুকের লাশ বের হয়েছে, জানাজা পড়তে হবে, আপনারা আসুন। এটা এটা আহ্বান হলো না, প্রথা হয়ে গেছে, মাই ঘর পরেই প্রথা হয়ে গেছে। এটা একটা বিদাত, যার জন্য আজান নেই তার জন্য এই এলান করা বিদাত। মৃত্যু সংবাদ প্রচার করা যেমন বিদাত, তেমনি জানাজা পড়ার জন্য মানুষকে আহ্বান করা বিদাত। পক্ষান্তরে একে অপরকে নামাজের নির্দিষ্ট সময় বলে মুসল্লির সংখ্যা বৃদ্ধি করা দোষণীয় না। যত বেশি মুসল্লি হবে তত বেশি লাভ, ঠিক কথাই। তাহলে আপনি এক কাজ করেন, একটা নির্দিষ্ট সময় দেন, এমনি মুখে মুখে বলেন, ওগো জোহরের নামাজের পর মাটি হবে বা জানাজা হবে, তাহলে সবাই বলবে জানাজা নামাজের পর। যারা নামাজ পড়ে না তাদের, তারা যারা নামাজ পড়ে না তারা জানাজা পড়ল আর না পড়ল, যারা নামাজ পড়ে না, দেখবেন অনেক জায়গায় আছে বেনামাজিগুলো এসে ঝাড়ে ঝোঁপে বসে থাকে, জানাজা শুরু হলে এসে দাঁড়িয়ে যায়, দিয়ে কোন কোন এলাকায় আছে বলে জোরে জোরে দোয়া পড়বেন ইমাম সাহেব, তার কারণ দোয়া মুখস্থ নেই, মুখস্থ নেই দোয়া, এই জন্য তারপর নিয়ত শিখিয়ে দেওয়া হয়। এদেরকে দরকার কি? এরা কি করবে? এরা দাঁড়িয়ে থাক না। হ্যাঁ, সুতরাং যদি আপনার মুসল্লি সংখ্যা বেশি করার উদ্দেশ্য হয় তা নামাজের পর টাইম দেন, আর যে নামাজি হবে, যারা নামাজি হবে তাদেরই দোয়া, তাদেরই জানাজা কাজে দেবে, বাকি যারা বেনামাজি তাদের তোয়াক্কা করার কোন প্রয়োজন নেই। বাকি কেউ রাগল আর রসল, আল্লাহ সন্তুষ্ট থাকলে, সারা সৃষ্টি যদি অসন্তুষ্ট হয় আমার বয়ে গেল। আর যদি আল্লাহকে অসন্তুষ্ট করে সারা সৃষ্টিকে সন্তুষ্ট করতে চান তাহলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন এবং সারা বিশ্বের লোকও আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সাবধান। আল্লাহ তাআলা তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।